হোসেন আমার শহীদ হলো মরুর কারবালায়, ছিল পানির পিপাসায়, পেল না রে পানি সেথায়, পেল না রে পানি সেথায়, পানি সেথায়। পানির জন্য কোথায় আছে? এক বিন্দু পানির তরে যায় ফোরাতের ধারে, একটু পানি দিল না রে এজিদ সৈন্য তারে, পানি পানি করে আসগার থাকতে আর না পারে, পানির বিহনে বাছায় আমার যাবে বুঝে মরে, দেরে পানি একটুখানি আসগারের তরে, দেরে পানি একটুখানি আসগারের তরে, পিয়াস যাক না ভরে বেরহম তোরা হোসে না রে, বেরহম তোরা হোসে না রে। চারিদিকের তীর এসে হোসেনের সিনায় পড়ে, আছাড় পাছাড় খায় হোসেন ধুলাতে যে পড়ে, তখন সিমরি এসে সিনায় বসে চালায় গলায় ছুরি, ছুরি বলে কেমন করে কাটতে আমি পারে, পারব না যে গোনায় এমন আমি করিতে, হোসেনের গলা কাটিতে করিস না রে পাপে মরে, করিস না রে পাপে মরে। ওরে সিমর জামে তহুর সর্বযুদ ভরা, কাটতে আমায় পারবি না রে নানার চুমা করা, তবে দেন চুমা মোর নানা ঘাড়ের উপরে, পারিস যদি কাটতে সিমর সেইখানেতে মোরে, দুই রাকাত নামাজ পড়তে দেনা সিমর তুই মোরে, মারিস নামাজের পরে নানাজি আমার দেরি সয়না রে, নানাজি আমার দেরি সয়না রে। খুনের লহর বয়ে যায় হোসেন তাতেই অজুবানায়, নামাজ পড়ার তরে হোসেন নিয়ত করে দাঁড়ায়, এক রাকাত নামাজ পড়ার পরে যখন সিজদাতে যায়, দুই রাকাত পূরণ করতে দিল না রে সিমর তানায়, ভাবলো মনে ইনাম নেব এজিদের কাছে, সিমর খুশিতে হাসে ভয় পেল না রে লোভ লালো সায়, ভয় পেল না রে লোভ লালো সায়। মহরমের চাঁদে সবাই কাঁদে চাঁদ সিতারা তামাম, এখনো যে থমকে আছে কারবালার ওই ময়দান, তবে হাদিস কোরআন দেয় সালাম মোহরমের দিনে, নামাজ রোজা করো মোমিন সবাই ওই দিনে, রহমতুল্লাহ দিনের পথে শহীদ হয়ে যা, শহীদের পাবির মজা মজায় মেতে যাবে রোজ হাশরে, মজায় মেতে যাবে রোজ হাশরে। হোসেন আমার শহীদ হলো মরুর কারবালায়, ছিল পানির পিপাসায় পেল না রে পানি সেথায়, পেল না রে পানি সেথায়। ইয়া হোসেন সালাম, ইয়া হোসেন সালাম, ইয়া আলী সালাম, ইয়া হোসেন সালাম, ইয়া আলী সালাম, ইয়া হোসেন সালাম, ইয়া আলী সালাম, www.anibas.in।